কখনো ভাবি আমি কিছু বলি, কখনো ভাবি আবার কি করে বলি। কত কথা জমে আছে আমার মনে, কত আশা লুকিয়ে আছে গোপনে, এই জীবনে তারে কবে কাছে পাবো, যার হাত ধরে এগিয়ে যাব, আপন ভেবে তারে কাছে টেনে নেব। তবু কেন যে হায়, এত কথা জমে আছে আমার মনে, এত আশা লুকিয়ে আছে গোপনে। চলতে চলতে দেখা হলো এমন জনের সাথে, চলতে চলতে দেখা হলো এমন জনের সাথে, জীবন মরণ সবই আমার এখন যে তারি হাতে। তবু কেন তার এত যে দ্বন্দ্ব, দেখেছে মনের দুয়ার বন্ধ, এই জীবনে তারে কবে কাছে পাব, যার হাত ধরে এগিয়ে যাব, আপন ভেবে তারে কাছে টেনে নেব। তোর কেন যে হাই, এত কথা জমে আছে আমার মনে, এত আশা লুকিয়ে আছে গোপনে। পরে দিন কত এলো আবার যে চলে গেল, দিনের পরে দিন কত এলো আবার যে চলে গেল, এরই মাঝে একটা জীবন করলো সে এলো মেলো, বুঝে কেন সে বোঝে না, মনের খবর কেন সে রাখে না। ও হো হো, এই জীবনে তারে কবে কাছে পাব, যার হাত ধরে এগিয়ে যাব, আপন ভেবে তারে কাছে টেনে নেব। তবু কেন যে হায়, এত কথা জমে আছে আমার মনে, এত আশা লুকিয়ে আছে গোপনে, এত আশা লুকিয়ে আছে গোপনে।